মুসলমান হবে না না না না তোমার হাতে মুমিন করা মুসলমান করা হিদায়ত করা নেই কি আছে হ্যাঁ ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম রাস্তা দেখিয়ে দাও কিন্তু রাস্তায় পৌঁছে দেওয়ার কাজ কার আমার হাতে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা তোমার হাতে হিদায়তের কাজ নেই তুমি যাকে পছন্দ করো তুমি যাকে ভালোবাসো তাকে হিদায়ত করবে এ কাজ তোমার নয় বরং আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ যাকে মনোনীত করেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই মুসলমান করেন তাকেই হিদায়ত দেন ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন আর কে হিদায়ত পাবে হিদায়তের যোগ্য কে এ তো আল্লাহই বেশি জানেন মোহাম্মদ তুমি জানো না হলো আল্লাহর ইখতিয়ার আল্লাহ নবীর ইখতিয়ার আছে যারা মনে করি আল্লাহর নবী এত বোঝার নবী তার বিশাল ক্ষমতা ঠিক আছে বিশাল ক্ষমতা কিন্তু সব ক্ষমতা তো নেই এই হাদিস এই কোরআন দিয়ে যদি আমরা শিক্ষা নিই তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারব যে আমরা যাদের যে পীর আউলিয়াদের উপরে ভরসা রাখছি মুরিদ হয়ে ভরসা রাখছি কেয়ামতে তোরে নেবে পার করিয়ে নেবে হ্যাঁ যে রেলগাড়ি যেমন ইঞ্জিন সেই ইঞ্জিনের মতো হ্যাঁ পার করে নেবে গরু লেজ ধরে পার হয়ে যাবো সব বাজে কথা বাজে ধারণা কোন ভরসা নেই নবী যদি না পারেন তো একজন অলির কি দাম আছে নবীর কাছে অলির কোন দাম নেই নবী না পারলে অলি কি করে পারতে পারেন আর এক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলুন আশহাদু লাকা বিহা ইয়াউমাল কিয়ামা এর জন্য আমি কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে সাক্ষী দেবো যে আমার চাচা কি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে হ্যাঁ তখন চাচা কি বললেন না বেটা শেষ জীবনে যদি আমি মুসলমান হয়ে যাই তো কুরাইশরা আমাকে কি বলবে আমাকে দোষ দেবে আমাকে খারাপ ভাববে সুতরাং তিনি কে কালমা পড়লেন না পরিশেষে এইসব আয়াত অবতীর্ণ হল তাহলে বোঝা গেল কি যে বদনামের ভয়ে আর নেতা আনুগত্য করতে গিয়ে তিনি বঞ্চিত হলেন ছোট বয়সে ছোট যদিও জ্ঞানে বিশাল যদিও জ্ঞানে বিশাল ভাতিজার কথা তিনি শুনলেন না ফলে সর্বনাশ হয়ে গেল কি শিক্ষা পেলাম আকীদা সংশুদ্ধি কি যে আমরা এই কথাটা মনে রাখব যে কেয়ামতের দিনে কেউ নিজের তরফ থেকে পার করতে পারবে না যতক্ষণ না আল্লাহর হুকুম হয়েছে সুতরাং পারের আশাটা কার কাছে রাখতে হবে সুপারিশের আশাটা কার কাছে রাখতে হবে আল্লাহর কাছে সুপারিশের আশা মানুষের কাছে রাখলে চলবে না নবী সুপারিশ করবেন ঠিকই কিন্তু সুপারিশটা নবীর কাছে রাখলে চলবে না আমরা যদি মদিনার জিয়ারতে যাই যে অনেকে বলে আল্লাহর নবী কাল কেয়ামতের দিনে আমার জন্য সুপারিশ করেন সত্তর ভাই চলবে তো না কথা বলা আল্লাহর নবী কাল কেয়ামতের দিনে আমার জন্য সুপারিশ করেন বলা চলবে চলবে না বলা চলবে বাচ্চা তাকে বলতে হবে আল্লাহকে বলতে হবে যে আল্লাহ তুমি যেন আমার নবীর সুপারিশ নসিব করো আল্লাহ করেছেন যেহেতু সুপারিশের দোর কার হাতে তিনি ছাড়া সুপারিশ কেউ করতে পারবেন না অতএব সুপারিশ যদি তিনি ছাড়া তার অনুমতি ছাড়া কেউ না করতে পারে তো অন্যের কাছে চাওয়ার কোন প্রশ্নই আসে না যার কাছে অনুমতি আছে যার কাছে জোর আছে যার কাছে চাবি আছে তার কাছেই চাইতে হবে এইভাবে আকীদার সংশুদ্ধি আপনারা শুনবেন ভালোবাসার উপায় আল্লাহ নবীকে ভালোবাসতে হবে তাই না কার থেকে বেশি ভালোবাসতে হবে নিজের স্ত্রী পরিজন সন্তান বা মা জীবন এমনকি জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে কাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ভালোবাসা কি মিলাদ করে প্রকাশ করা যায় এই ভালোবাসা কি নবী দিবস পালন করে প্রকাশ করা যায় দেখেছেন এক শ্রেণীর মানুষ আছে যারা মাকে ঘর থেকে বের করে দিয়েছেন কোথায় ওই বুড়ো খোঁয়ারে বৃদ্ধ খোঁয়ারে পাঠিয়ে দিয়েছে নিয়ে মাতৃ দিবস মাদার ডে পালন করে কি সুন্দর মাদার ডে কিছু ফুল কিছু মিষ্টি নিয়ে গিয়ে মাকে দেখতে যায় কোথায় ওই বন্দি খোঁয়ারে গরু ছাগল খোঁয়ারে দেয় না বৃদ্ধ খোঁয়ারে দেখতে যায় দিয়ে তাকে কি করে সম্বর্ধনা জানায় তাকে মোবারকবাদী জানায় সেটাকে মাদার ডে পালন করে আর সারা বছর তাকে কোথায় রাখে নিজেদের কাছ থেকে নিজেদের সুখ থেকে নিজেদের যৌন জীবন থেকে দূরে রাখে কোন কাজে দেবে আল্লাহর নবীর জীবন তুমি নিজের জীবনে প্রতিষ্ঠা করলে না আল্লাহর নবীর সুন্নতকে তুমি পাললে না আল্লাহর নবীর আদর্শকে তুমি মানলে না একদিন নবী দিবস করে ইয়া নবী সালাম আলাইকা বলে মিলাদে ইয়া নবী সালাম আলাইকা বলে বড় মহব্বতের সাথে মাথা হিলিয়ে মুন্না মিঠাই পিঠে পুলি বিলি করে খেলে বিরিয়ানি খেলে হয়ে যাবে আল্লাহ নবীর প্রতি মহাব্বত প্রকাশ, এগুলো হচ্ছে আনুষ্ঠানিকতা। আর এগুলো হচ্ছে কি, স্বার্থপরতা, নিজের খাওয়ার জন্য পাওয়ার জন্য আল্লাহ নবীর মহাব্বত প্রকাশ করতে চায়। আসল মহাব্বত যদি তোমার ভিতরে থাকত তাহলে আল্লাহ নবীর আদর্শকে তুমি গ্রহণ করতে, আল্লাহ নবী কোন সময় কি করেছেন তাই তুমি করতে, আল্লাহ নবী যা করতে বলেছেন তাই তুমি করতে, তা করলে না, বরং মুখে শুধু ইয়া নবী সালাম আলাইকে বললে মহাব্বত প্রকাশ হয় না। আমি আপনাদেরকে বলেছিলাম যে স্ত্রী তার স্বামীর প্রশংসা করে, পঞ্চমুখে প্রশংসা করে, স্বামী আমার জান গো, স্বামী আমার প্রাণ, পাড়া প্রতিবেশীতে, মায়ের বাড়িতে, ভাবির কাছে, আনন্দের কাছে, জায়ের কাছে, সবার কাছে, স্বামী আমার জান গো, স্বামী আমার প্রাণ, তাই না? আর স্বামী যখন কোন আদেশ করে তখন বলে পাচ্ছি না, পারবো না, অত পারি না, যদি বলে পারি না পারবো না, আর সে প্রশংসা করে মুখে, কাজে দেখায় না, তার ওই ভালোবাসা মুখের ভালোবাসা কাজে দেবে না। ভালোবাসা তিনটে জিনিসের সমষ্টির নাম, সালামকে বলতে হবে, ভালোবাসা তিনটে জিনিসের সমষ্টির নাম, ইমান তিনটে জিনিসের সমষ্টির নাম, কি কি কি অন্তরে বিশ্বাস, মুখে প্রকাশ উচ্চারণ, আর কাজে পরিণত, তিনটের মধ্যে যদি একটা কমি হয় কাজে দেবে, কাজে দেবে না, তিনটেই চাই, ভালোবাসাও তাই, আল্লাহর নবীকে ভালোবাসেন ঠিক আছে, আপনি মুখে প্রকাশ করছেন, অন্তরে আছে মানলাম, কিন্তু কাজে করি, কাজে নেই, তার মানে হচ্ছে ভালোবাসায় মেকি আছে, ফাঁকি আছে, চলবে না। নবী দিবস পালন করে, শবে মেরাজ পালন করে, আর মিলাদের দাঁড়িয়ে কিয়াম করে, মিষ্টি মোটা মিঠাই খেয়ে ভালোবাসার প্রকাশ হয় না। এবারে চলুন কিছু আরো আকিদা আখেরাত পরকাল সম্পর্কে। জন্মান্তরবাদ, জন্মান্তরবাদ আপনারা জানেন জন্মান্তরবাদ কাকে বলে? আমাদের মরণের পর, আমাদের মরণের পর কি হবে? পুনর্জন্ম হবে। এই জগতে ভালো কাজ করলে আবার পুনর্জন্মে কি হবে? ভালো হয়ে জন্ম নেব। এবং অনেকে তো ইচ্ছা মতো জন্ম নেয়, অনেকে তো আবার প্রকাশ করে, প্রচার করে যাচ্ছে যে আমি অমুক জায়গায় অমুক গ্রামে এত সালে জন্ম নেব। সুবহানাল্লাহ, কত বড় ধাষ্টম দেখছেন, কত বড় স্পর্ধা দেখছেন, আমি জন্ম নেব পুনর্জন্ম অমুক জায়গাতে, অমুক গ্রামে, অমুক সালে, আমার নামও নব, আবার নামও বলে দিচ্ছে। বিশ্বাস করতে পারেন? মুসলমানরা বিশ্বাস করে, বাজে কথা, যারা একবার জন্ম হয় তার দ্বিতীয়বার জন্ম হয় না, জন্ম হবে আখেরাতের জন্য, পরকালের জন্য, এই দুনিয়ায় নয়। মানুষ মারা যাবে, কবরে থাকবে, কবর পর্যন্ত কেমন পর্যন্ত থাকবে, কেমন হবে, হিসাব হবে জান্নাত অথবা জাহান্নাম, এই দুনিয়ার কোন ব্যাপারই নেই। কিন্তু তারা বলে, সাধারণ কথাতে মুসলমানরাও বলে, উফ যেন তোমাকে মনে হচ্ছে জন্মে জন্মে চিনি। এ কথা অর্থ হয়তো অনেকে বোঝে না, কিন্তু অনেকে বলে, হ্যাঁ আনিস ভাইয়ের সঙ্গে কথা বলে মনে হচ্ছে যেন জনমে জনমে চিনি। হ্যাঁ দেখবেন ভালোবাসার ক্ষেত্রেও ছেলেতে মেয়েতে কি ব্যাপার, তোমার প্রতি এত টান লাগছে আমাকে, এত আকর্ষণ হচ্ছে, জনমে জনমে তোমাকে চিনি। আরে জনমে জনমে মানে কি, তার আগের জন্মে, তার আগের জন্মেও হ্যাঁ প্রেম ভালোবাসা ছিল, এ জন্মে তোমার সঙ্গে মিলন হলো না, আশা করি পুনর্জন্মে, আগামী জন্মে তোমার সঙ্গে মিলন হব, এবার মলে সুত হব, তাঁতির ঘরে জন্ম নেব, শাড়ি হয়ে দুলব আমি তোমার কোমরে, তাই না? এবার হলে, এবার মলে মাটি হব, কুমোর ঘরে জন্ম নেব, কলসি হয়ে দুলব আমি তোমার কোমরে। এই যে এই যে বাজে কথা, তারপর এই যে আপনারাও শুনবেন যে আর না হবে বর মানব জনম, পাশানে কুটিলে মাথা দেবেন, খুব পাপ করেছি, আর মানব জন্ম হবে না, এবার হয়তো শিয়াল কুকুর হয়ে জন্ম নিতে হবে, কারণ জন্ম হবে হয় শিয়াল হয়ে নাই কুকুর হয়ে, মানুষ হতে পারবো না। এইভাবে অহরহ আপনারা শুনতে পাবেন, ওই নজরুল বলুন, আর ওই কবি ঠাকুর, রবি ঠাকুর বলুন, আর যেই বলুন, সব ওই জন্মান্তরবাদের বিশ্বাসে কবিতা লিখে বসে আছে। নজরুলও লিখেছেন, রবি ঠাকুর তো লিখবেন তিনটাও মুসলিম, কিন্তু মুসলিম কবি তিনিও জন্মান্তরবাদের বিশ্বাসে, জানি না বিশ্বাস করেছেন না করেছেন, কিন্তু কবিতায় তারপর দেখা যায় যে তিনিও জন্মান্তরবাদকে স্বীকার করে নিয়েছেন। আরো মুসলমান মুসলিম কবি, ওই যে কে বলে স্বর্গ, কি বলে কোথায় বলে স্বর্গ নরক, কে বলে তা বহুদূর, না রিজাউল করিম সম্ভবত, কোথায় আছে স্বর্গ নরক, কেবল তা বন্ধ, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের তেসরা সুর, ব্যাস স্বর্গ নরক বলে কিচ্ছু নেই, মানুষের মাঝেই সবকিছু। এবার যদি এইভাবে জন্মান্তরবাদে বিশ্বাসী হয় তো মুসলমান থাকবে, মুসলমান থাকবে না। আমাদের জানি আমরা কবর, কবর প্রথম মঞ্জিল, তারপরে কবরের প্রশ্ন ইত্যাদি, তারা কবরস্থ হয় না, তাদের প্রশ্ন হবে, তারপরে প্রশ্ন হওয়ার পর কিয়ামত হবে, কিয়ামত হওয়ার পর কি হবে, ফায়সালা হবে, তারপর জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহ তাআলা কিটা শুনছো, মুর্দা কি শুনতে পায় না, যে মারা গেছে সে কি শুনতে পায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি কবর থেকে শুনতে পান? তাকে সালাম পাঠানো হয়, সালাম শুনতে পান না? আল্লাহ নবী সরাসরি শুনতে পান না, কার মাধ্যমে পান? ফেরেশতার মাধ্যমে। অনেকে বলে না আল্লাহ নবী জবাব দেন, জবাব তো দেন, আমরাও বলি, কিন্তু ফেরেশতার মাধ্যমে আমাদের কবরবাসীদেরকে সালাম দেয়া, সালাম আলাইকুম ইয়া আল কুবুরি, বলি না বলি না, এ কি তারা শুনতে পায়? তারা কবরবাসীরা কি শুনতে পায় না? বলে হুজুর হাদিসে আছে আল্লাহ নবী ওই যে বদরের বদর প্রান্তে সমস্ত মুশরিকদের লাশকে একটা কুয়োতে ফেলে দিয়ে বললেন, এ অমক অমক অমক, তোমরা কি আল্লাহ যা ওয়াদা করেছো তা পেয়েছ? আমরা আমাদেরকে আল্লাহ যা ওয়াদা করেছো আমরা পেয়েছি। তখন উমার কি বলেছেন, আল্লাহ রসুল এরা তো খাবার, সেটা তো একদম ঠান্ডা মাটি, কি বলে ঠান্ডা লাশ, লাশে পরিণত হয়েছে, জড় পদার্থে পরিণত হয়েছে, এ দেখে আপনি কথা বলছেন? আল্লাহ নবী কি বলেছিলেন, যে উমার ওরা তোমার থেকে বেশি শুনতে পাচ্ছে, মুদ্রা শুনতে পায়। হাদিসে আছে যে যখন মুদ্রাকে শুয়ে দেওয়া হয় কবরে, তারপর যখন ফিরে আসে তখন কবর থেকে সে তাদের জুতোর শব্দ শুনতে পায়, এটি শুনতে পায়, আর আপনি বলছেন শুনতে পায় না। এগুলো হচ্ছে বিশেষ অবস্থা, বিশেষ অবস্থা, সেই অবস্থা সবসময় থাকে না, আল্লাহর ইচ্ছাতে এই সময়ে আল্লাহ নবীকে শুনিয়ে, আল্লাহ নবীর কথা তাদেরকে শুনিয়েছিলেন, আর কবরের এই অবস্থাও বিশেষ অবস্থা, সব সময়কার জন্য নয়। অতএব কবি নজরুলের আশা করা ভুল, কোন আশা, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন পাশে থেকে মসজিদেরই আজান শুনতে পায়, পাবে শুনতে না, এ আশা ভুল। কত পরেজগার আল্লাহর বান্দা এ পথ দিয়ে যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি বান্দা শুনতে পাবে, গোড়া যা হতে গুনাহগার পাইবে রেহাই। আশাও ভুল আর ধারণাও ভুল, জিকিরকারে জিকির শুনতে পাবো আমি মসজিদ থেকে, এসব ভুল, মুর্দা কোনদিন শুনতে পায় না, আর সেই পদধ্বনি শুনতে পেলেও কোন গোড়া যা মাফ হয় না, ধারণাও ভুল আশাও ভুল। মোট কথা এইভাবে আমরা আকিদা সংশুদ্ধি করতে পারি। তিন ধরনের চোর আছে, যে চোরের কারণে চুরি করলে ধরা পড়ে, এবং তিন ধরনের চোরের মধ্যে একজন চোরের জন্য সুপারিশ হবে, সেটা সুপারিশের কথা আগে বলা হলো, কোন চোর কোন অপরাধীর জন্য সুপারিশ হবে, যে অপরাধীর অপরাধ করা অভ্যেস নয় কিন্তু করে ফেলেছে, আর সে অপরাধী কোন মন্ত্রীর কাছেও যায়নি, কোন মেম্বরের কাছেও যায়নি, কোন কি বলে কোন কারো কাছে যায়নি, কার কাছে গেছে, ডাইরেক্ট ডাইরেক্ট আল্লাহর কাছে, ডাইরেক্ট দাদার কাছে গিয়ে সুপারিশ চাচ্ছে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি আমাকে বাঁচাও, তুমি যদি বাঁচাও তাহলে আমি বাঁচতে পারি, তখন সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা তার জন্য সুপারিশ করবেন। কিন্তু আত্মীয়তার বলে সুপারিশ চলবে? হ্যাঁ, মন্ত্রিত্বের বলে সুপারিশ চলবে? মানে নিজের পদের বলে, পজিশন বলে, যেমন মন্ত্রী থেকে পদ দিয়ে রেখেছে, মন্ত্রীদেরকে সন্তুষ্ট না করতে পারলে তোমার রাজত্ব চলবে না, আল্লাহ কি তাই নাকি? না না না, এরকম চলবে না, সুতরাং সুপারিশ সব রকম চলবে না, এ কথা আপনারা আগেও জেনেছেন। আচ্ছা, তকদির, ইমানের ব্যাপারে, তকদিরের ব্যাপারে, মানুষ কি পুতুল? না, তার মানে মানুষ কি বাধ্য হয়ে সবকিছু করে, আল্লাহ যেমন নাচায় তেমনি আমরা নাচি না, তাহলে মানুষ কি নিজেই সবকিছু করে? তকদির বলে কিছু নেই, নিজের কপাল নিজেই করো, দূর করো বল সকল শনি, মানুষ কি নিজেই সবকিছু করে? না, বরং আল্লাহর ইচ্ছা আছে, আল্লাহর ইচ্ছা না হলে মানুষ কিছু করতে পারে না, ভালো কাজও না আর মন্দ কাজও না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন আমরা কি বলি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি তো ডাকছো নামাজের জন্য, কিন্তু এই নামাজ পড়ার আমাদের ক্ষমতা নেই, আমাদের তৌফিক নেই, যদি না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমাদের নামাজ পড়ার শক্তি নেই, আমাদের ভালো কাজ করারও ক্ষমতা নেই আর মন্দ কাজ থেকে বিরত হওয়ারও ক্ষমতা নেই যদি না আল্লাহ ক্ষমতা দেন। দেখছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে হুজুর পুতুল আমরা না, পুতুল নয়, কারণ আমাদের নিজস্ব এখতিয়ারও আছে, আর সেই এখতিয়ারে আল্লাহ আল্লাহর ইচ্ছা আছে। আল্লাহর ইচ্ছা ছাড়া ভালো কাজও করতে পারি না, আর আল্লাহর ইচ্ছা ছাড়া পাপ কাজও করতে পারি না। বিচার হতো আল্লাহ না চাইলে, আল্লাহ না চাইলে কোন খারাপ কাজ হতো না। আল্লাহ যদি চান যে কোনো খারাপ কাজ দুনিয়ার বুকে হবে না, হবে না, হবে না, অবশ্যই হবে না। তাহলে বলে গেল আল্লাহর মাশিয়াত দুরকম, এক হচ্ছে শরাইয়া আর এক হচ্ছে কওনিয়া। কওনিয়াতে তিনি চাচ্ছেন হচ্ছে, আর শরিয়াতে তিনি চান না বলে উপদেশ দিচ্ছে, মান্দাকে মানুষ নামাজ পড়ো বা বিচার করো না, ইত্যাদি ইত্যাদি। দুই ইচ্ছা এই দুনিয়ার বুকে চলছে। সুতরাং আল্লাহর ইচ্ছা চাই, তকদিরও আছে এবং তদবিরও আছে। মানুষের হাতে তদবির আছে, আল্লাহর কাছে তকদির আছে। নিজে নিজের কাজ করে যাবে, আল্লাহ যা তকদিরে যা লিখে রেখেছেন এবং যে যা যেমন আমল করবে সেই অনুযায়ী সে ফল পাবে। আচ্ছা হুজুর, কপালের লেখা কথাটা বলা ঠিক কি? বলবেন কি কপাল খারাপ, কপালের লিখন, কপালের ঘাঁটা মারো, এই কপাল কথা বলা কি ঠিক? কপাল কথা বলাটা ঠিক। হাদিসে আছে যে কোন কোন রেওয়ায়েতে আছে যদি মায়ের পেটে লিখে দেওয়া হয় না, কোথায় লিখে মায়ের পেটে, ফেরেশতা বলে বাইনা আইনাইহি, ওই ভ্রূণের কপালের লিখে, মানে দুই চোখের মাঝখানে ফেরেশতা লিখে দেন। অতএব যদি কেউ কপালের খারাপ, কপাল খারাপ বা কপালের দোষ বলে সমস্যা নেই, তবে কপালকে গালি দেওয়া হবে না। কপালকে গালি দেওয়া মানে চোখদেরকে গালি দেওয়া। সুতরাং